মনে ব্যথা দাও যদি তুমি ভুলে যাও এ মনে ব্যথা দাও বাঁচবে না তো এ জীবন শুধু তোমার জন্য এখন কত স্বপ্ন দেখে মন শুধু তোমার জন্য এখন কত স্বপ্ন Oh.